Book 2 38 38 38 في التاكسي تاكسي تي تاكسي تي من فضلك اطلب لي تاكسي سيارة أجرة অনুগ্রহ করে একটা ট্যাক্সি ডেকে দিন অনুগ্রহ করে একটা ট্যাক্সি ডেকে দিন كم تكلف الى محطه القطار স্টেশন যেতে কত টাকা লাগবে স্টেশনে যেতে কত টাকা লাগবে كم تكلف الى المطار বিমানবন্দরে যেতে কত টাকা লাগবে বিমানবন্দরে যেতে কত টাকা লাগবে من فضلك على طول অনুগ্রহ করে সোজা সামনের দিকে চলুন অনুগ্রহ করে সোজা সামনের দিকে চলুন من فضلك هنا الى اليمين অনুগ্রহ করে এখান থেকে ডান দিকে যান অনুগ্রহ করে এখান থেকে ডান দিকে যান من فضلك هناك عند الزاويه الى اليسار অনুগ্রহ করে কোণার থেকে বাঁদিকে বাঁক নিন অনুগ্রহ করে কোণার থেকে বাঁদিকে বাঁক নিন انا مستعجل আমার খুব তাড়া আছে আমার খুব তাড়া আছে معي وقت আমার হাতে সময় আছে আমার হাতে সময় আছে من فضلك هدئ السرعه অনুগ্রহ করে ধীরে ধীরে গাড়ি চালান অনুগ্রহ করে ধীরে ধীরে গাড়ি চালান من فضلك توقف هنا অনুগ্রহ করে এখানে থামুন অনুগ্রহ করে এখানে থামুন من فضلك انتظر لحظه অনুগ্রহ করে এক সেকেন্ড থামুন অনুগ্রহ করে এক সেকেন্ড থামুন انا راجع فورا আমি এখনি ফিরে আসব আমি এখনি ফিরে আসব من فضلك اعطني فاتوره অনুগ্রহ করে আমাকে রসিদ দিন অনুগ্রহ করে আমাকে রসিদ দিন لا يوجد معي فكه আমার কাছে খুচরো পয়সা নেই আমার কাছে খুচরো পয়সা নেই تمام الباقي لك ঠিক আছে অনুগ্রহ করে বাকি টাকা আপনি রেখে দিন ঠিক আছে অনুগ্রহ করে বাকি টাকা আপনি রেখে দিন اوصلني الى هذا العنوان আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন اوصلني الى فندقي আমাকে হোটেলে নিয়ে চলুন আমাকে হোটেলে নিয়ে চলুন اوصلني الى الشاطئ আমাকে তটে নিয়ে চলুন আমাকে তটে নিয়ে চলুন